শোনো শোনো বলি গাজি বাবার ঘটনা, গাজি বাবা জিন্দা ওলি তাকে জানো না। শোনো শোনো বলি গাজি বাবার ঘটনা, গাজি বাবা জিন্দা ওলি তাকে জানো না। গাজি বাবার দ্বারে কেউ না খালি ফেরে, মিটে যায় আশিকের মনের বাসনা। গাজি বাবার কি কারিশমা সবাই দেখো না, আশিকের কোনো ক্ষতি হতে দিল না। গাজি বাবার কি কারিশমা সবাই দেখো না, আশিকের কোনো ক্ষতি হতে দিল না। হঠাৎ পিয়ালির পোলে ট্রেন একদিন গেল থেমে, শত চেষ্টা করে ট্রেন চলে না। ট্রেনের ড্রাইভার বলে আমার না ট্রেন চলে, কে কি করেছ ভুল আমায় বলো না। তখন এক মা জননী কেঁদে বলে তোমরা শোনো না, এক মা জননী কেঁদে বলে তোমরা শোনো না। এমন কথা বলেছে কি হবে বলো না, কি কথা ছেলের কান্নাতে বলেছি রা করে, ট্রেন থেকে ফেলে দেব চুপ করে না। সবার যান বাঁচাতে ট্রেন থেকে দিল ফেলে, মা জননীর চোখের পানি আর থামে না। তখন গাড়ি চলতে থাকে দৃশ্য দেখো না, তখন গাড়ি চলতে থাকে দৃশ্য দেখো না। ঘুটি আরি গাজির দ্বারে করে প্রার্থনা, গাজি বাবার দ্বারে সবাই দোয়া করে, গাজি বাবা মোর ঝুলি ভরো না। তুমি তো খোদার ওলে ফিরিয়ে দিও না খালে, তোমার দোয়াতে মেলে হর খাজানা। কান্না কাটি করে বাড়ি হলো রওয়ানা, কান্না কাটি করে বাড়ি হলো রওয়ানা। বাড়িতে গিয়ে কি জবাব দেব বলো না, বাড়িতে এসে দেখে ছেলে তার খেলা করে, মেহেদি রাঙা পায়ে আজব ঘটনা। ছেলে তো দিলাম ফেলে কেমন সে এলো চলে, ওলিদের খেলা কবু বোঝা যায় না। খোদা তোমার শুকরিয়া করে বারে বার, খোদা তোমার শুকরিয়া করে বারে বার। গাজি বাবার ওসিলায় ছেলে পেলাম আবার, আশিকের কান্না সইতে পারে না, আমার গাজি বাবার খেলা দেখো না। কে বলে ওলি মরে বাঁচালো কেমন করে, ওলিদের দোয়া কবু বিফলে যায় না। রহমাতুল্লাহ গাজি বাবার দামান ধরো না, রহমাতুল্লাহ গাজি বাবার দামান ধরো না। গাজি বাবা সহায় থাকলে ভয়ে থাকে না, শোনো শোনো বলি গাজি বাবার ঘটনা। গাজি বাবা জিন্দা ওলে তাকে জানো না। www.anibas.in.